الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে একটা বিষয় কুফর। কুফর এর আভিধানিক অর্থ হলো ঢেকে দেওয়া। কুফর মানে ঢেকে দেওয়া, আবৃত্ত করা, আচ্ছাদিত করা ইত্যাদি। পর্দা আবরণ সহ আরো অনেক অর্থে কুফরকে কুফর শব্দ ব্যবহার করা হয়। এই জন্য চাষীকেও কাফের বলা হয়। কোরআন মাজিদে আছে, ইউজিবু যুররা লিয়াগিযা বিহুমুল কুফফার। কুফফার এখানে কুফফার মানে কাফের নয়, কুফফার মানে হচ্ছে চাষী। তো চাষীকে কাফের বা কুফফার কেন বলা হলো? এই জন্য যে চাষিরা বীজ ছড়িয়ে সেগুলোকে মাটি দিয়ে ঢেকে দেয়, এই জন্য কাফের সে ঢেকে দেয়, সত্যকে ঢেকে দেয়, সত্যের সূর্যকে মেঘ দিয়ে ঢেকে দেয়, মিথ্যার মেঘ দিয়ে ঢেকে দেয়, সত্যের অপলাপ করে, সত্যকে সত্য বলে স্বীকার করে না। এই জন্য কাফেরকে কাফের বলা হয় বা ঢেকে দেওয়ার লোক বলা হয়। শরীয়তের পরিভাষায় আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান না থাকার নাম হলো কুফরি। কুফরি বহু রকমের আছে, পরবর্তীতে বলা হবে। কুফরি একরকম না, আল্লাহ তার রাসূলকে না মানা হলো কুফরি, তার মানে অস্বীকার করা হলো কুফরি, মিথ্যা জ্ঞান করা হলো কুফরি, অহংকার ঔদ্ধত্য প্রকাশ করা হলো কুফরি, বিভিন্ন রকম আছে। কুফর শব্দ দ্বারা ইমানের বিপরীত অর্থ বোঝানো হয়। লোকটার মধ্যে ইমান আছে তার মানে কুফরি নেই, আর লোকটার মধ্যে কুফরি আছে তার মানে ইমান নেই। ইমান আর কুফরি দুটো পরস্পর বিরোধী জিনিস, যেমন আলো আর অন্ধকার। আর ইমান বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি? তৌহিদ। তার কারণ যে ইমানের সাথে তৌহিদ মিশ্রিত আছে সেটা আসলে ইমান নয়, শিরক মিশ্রিত হলে সেটা ইমান থাকে না। অতএব তৌহিদবাদী ইমান যেটা, তৌহিদ এবং কুফরি, মানে ইমান এবং কুফরি পরস্পর দুটি বিপরীতার্থক শব্দ। আল্লাহ তাআলা রাসূলের প্রতি বিশ্বাস না রাখাকে কুফরি বলা হয়। ইমানহীন অবস্থায় আল্লাহ তার রাসূলের উপর মিথ্যা আরোপ করুক বা না করুক, উভয় ক্ষেত্রেই তা কুফরি হিসাবে বিবেচিত হবে। কিভাবে? আল্লাহ রাসূলকে মিথ্যা জ্ঞান করুক চাই না করুক, ইমান যদি না থাকে, তার মানে কি? আল্লাহ তাআলার প্রতি ইমানই নাস্তিক যদি হয়, আল্লাহ বলে কেউ নেই বা সৃষ্টিকর্তা বলে কেউ নেই বলে বিশ্বাস করে, তো সেটাই হলো কুফরি। আল্লাহ আল্লাহ রাসূলকে মিথ্যা জানুক বা না জানুক। আর এমনিতে তো কুফরির বহু অংশ আছে, আল্লাহকে সত্য জানে কিন্তু রাসূলকে মিথ্যা জানে, হবে কি? সেটাও কুফরি হলো। ইমানের যে ছটা রুকুন আছে, ছটা রুকুনের মধ্যে যে কোনো একটাকে অস্বীকার করলে কুফরি হবে। আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে কিন্তু ওদেরকে বিশ্বাস করে না, সেও কুফরি। সব বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না, তাও কুফরি। এইভাবে যে কোনো একটা জিনিসকে অস্বীকার করলেই কুফরি হয়ে যায়। বরং সে ব্যক্তির মধ্যে যদি আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে মনে সন্দেহ থাকে, বিশ্বাস করে কিন্তু মাঝে খানিকটা সন্দেহ আছে, বিমুখতা আছে, বিদ্বেষ বা অহংকার আছে, তাহলে শরীয়তের বিধানে আনুগত্যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন প্রবৃত্তির অনুসরণের কারণে ঈমান গ্রহণ করা থেকে বিরত থাকে, এসব অবস্থায় তাকে কুফরি বলে গণ্য করা হবে, বিবেচিত করা হবে। তবে আল্লাহ তার রাসূলের উপর মিথ্যা আরোপকারী কুফরি সবচেয়ে জঘন্য। আল্লাহ রাসূল আল্লাহকে এবং তার রাসূলকে মিথ্যা জ্ঞান করা, মিথ্যা মনে করাকে সবচেয়ে বড় কুফরি বলে মনে করা হয়। আল্লাহ তার রাসূলকে মিথ্যা জ্ঞান করার মতো কুফরি আর অন্য কুফরি নেই। অনুরূপ ভাবে নবী ও রাসূলগণের সত্যতা সম্পর্কে অন্তরে গভীর বিশ্বাস থাকার পরেও যদি শুধুমাত্র বিদ্বেষের কারণে আল্লাহ তার রাসূলকে মিথ্যা জানা অস্বীকার করা জঘন্যতম পর্যায়ে কুফরি। যেমন ইহুদিদের কুফরি, তারা আল্লাহ বলে মানত আর নবী আসলো বলে তাও জানতো, কিন্তু তা সত্ত্বেও নবী যখন এলেন তখন তাকে অস্বীকার করে বসলো। কিসের বসে? হিংসা বশত, যে আরবের নবী এলো বা তাদের বংশ থেকে নবী, আমাদের বংশ থেকে নবী এলো না কেন? হিংসা বশত, অহংকার বশত, ঔদ্ধত্য বশত আল্লাহর নবীকে অস্বীকার করে বসল। এদের কুফরি ও নিকৃষ্ট পর্যায়ে কুফরি। এবার চলুন, কুফরি হলো দুই প্রকার, কুফরির প্রকার ভেদ, কুফরি হলো প্রথমত দুই প্রকার, বড় কুফরি আর ছোট কুফরি। বড় কুফরি কাকে বলে? বড় কুফরি করলে পরে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বড় কুফরি করলে যে কোনো মুসলিম বা মুমিন ইমান বা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই কুফরি মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত, পাঁচ রকম হতে পারে। বড় কুফরিটা পাঁচ রকম হতে পারে। নম্বর এক, মিথ্যা জ্ঞান করার কুফরি। মিথ্যা জ্ঞান মানে সত্য জ্ঞান না করা, সত্যায়ন না করা। যেমন মহান আল্লাহ বলেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার নিকট হতে আসা সত্যকে অস্বীকার করে, মানে সত্যকে মিথ্যা জানে, সত্যকে মিথ্যা জানে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? জাহান্নামী কি কাফেরদের জন্য আবাসস্থল নয়? কাফেরদের জন্য আবাসস্থল জাহান্নাম। তার মানে বোঝা গেল যে মিথ্যা জ্ঞান করলে পরে, সত্যকে মিথ্যা জ্ঞান করলে পরে কাফের হতে হয়, আর তার জন্য তাকে জাহান্নামবাসী হতে হয়। তারপর দু নম্বর হলো, সত্য বলে মেনে নেওয়ার পরও অহংকার এবং প্রত্যাখ্যান জনিত কুফর। সত্য বলে জানছি অথচ তা গ্রহণ করছি না। যেমন কাদের বললাম? ইহুদিদের। যেমন শয়তানের ছিল, শয়তানের কুফরি কিভাবে ছিল? সে জানতো, সত্য জানা সত্ত্বেও সে অহংকার প্রদর্শন করলো। এই জন্য বলা হয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকার কখন প্রদর্শন হয়, কে করে অহংকার? ইবলিস। আর এই সাথে আর একটা পাপ, হিংসা। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হিংসা কে করে? ইবলিস। কার প্রতি? আদমের প্রতি। কি বলেছিল? ওকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছেন, আমি এখানে হিংসা আছে আর অহংকার আছে, আমি আগুন থেকে সৃষ্টি, সুতরাং ওকে আমি সিজদা করবো না। আবা ওয়াস্তাকবার, অস্বীকার করলো এবং অহংকার প্রদর্শন করলো। তারপর আল্লাহ তাআলা ফাকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। সুতরাং অহংকার মানে সত্য জানা সত্ত্বেও, আল্লাহর হুকুম আসা সত্ত্বেও সেটাকে মানে অহংকারের সাথে না মেনে নেওয়াটা হলো কুফরি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি আল্লাহ, যখন আমি মানে আল্লাহ ফেরেশতাদেরকে বললাম আদমের উদ্দেশ্যে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করলো, সে অমান্য করলো ও অহংকার প্রদর্শন করলো, সুতরাং সে সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো। এখানে কাফের অর্থ কি হয়েছে? সত্য প্রত্যাখ্যানকারী, সত্য জানা সত্ত্বেও তা প্রত্যাখ্যানকারী। তিন নম্বর কুফর হলো সন্দেহের কুফর। আপনি ইমান আনছেন, ইমান আছে কি তার সঙ্গে কি আছে? সন্দেহ আছে। অথচ আল্লাহ তাআলা বলছে ইন্নামান মুহিনাল্লাযিনা আমানু বিল্লাহি রাসূলি সুম্মা লাম ইয়ারতাবু, যারা প্রকৃত মুমিন তারাই যারা ইমান আনার পর আল্লাহর প্রতি রাসূলের প্রতি ইমান আনে, অতঃপর তাতে সন্দেহ পোষণ করে না, সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ হয় যে কোনো ভাবে, নাকি আপনি শুনলেন হুজুরা নাকি বলে, হুজুরা নাকি কয় কবরে আজাব হবে, হুজুরা নাকি কয় জাহান্নামে একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, হুজুরা নাকি কয় জাহান্নামীর একটা কান থেকে আরেকটা কান ঘোড়ায় সফর করতে কয়েক দিনের সফর করতে হবে, হুজুরা নাকি কয় জাহান্নামের চামড়া এই মোটা কত মোটা হবে, বিশাল মোটা হবে, অবস্থার হবে মক্কা থেকে নিয়ে আদম পর্যন্ত এত বিশাল জায়গা, হুজুরা নাকি এটা কয়, হুজুর নাকি, নাকি মানে কি? আপনি আসলে আপনি স্বীকার করছেন না, আপনি বিশ্বাস করছেন না, হুজুররা নাকি কয়, তাহলে সত্য বলে আপনার মনে বিশ্বাস হয়নি। যদি বিশ্বাস তাহলে কি বলতেন, হুজুররা কন বা হুজুররা বলেন, হুজুররা নাকি বলেন না। সুতরাং যারা এই ধরনের নাকি শব্দ ব্যবহার করে তারা আসলে কি করে, সত্যের অপলাপ করে, সন্দেহ করে, তারা মানে সত্যের ভিতরে সন্দেহ প্রদর্শন করে। যখনই সন্দেহ হবে তখনই কি হবে, ইমান ঠিক মতো থাকবে না, কুফরি আশ্রয় গ্রহণ করবে। ওই যে কোরআন মাজিদে একজনের ঘটনা বলা হয়েছে, ও দেখালা জান্নাত হুয়া হুয়া যালিমুন নাফসে ক্বালা মা আযুন্নান তাবিদা হাযিহি আবাদা। যখন সে জান্নাতে নিজের বাগানে প্রবেশ করলো, প্রবেশ করার পর বললো যে আমি ধারণা করি না যে এটা কি হবে, ধ্বংস হয়ে যাবে, কখনো ধ্বংস হবে, আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কায়েম হবে, আর যদি কায়েম হয় তাহলে আমি এখানকার অপেক্ষা ভালো বাগান সেখানে পাব। তার মানে সন্দেহ, আর সন্দেহের পর পরে আবার কি, যদি হয় তাহলে পরে আমি সেখানে উত্তম জায়গা পাবো। যেমন ওই যে কেউ কেউ বলে থাকে মাকে নামাজ পড়তে দেখে বলে, মা এসব কেন পড়ো, নামাজ পড়ে কি হবে, জানিস না জান্নাতে স্থান হবে, কেয়ামতে বিচার হবে, সেখানে ভালো মান হবে। তো বলছে যদি জান্নাত কেউ পায় তাহলে আমরাই পাব। কেন না, আমরা সৃষ্টির উপকার করি, মানুষের উপকার করি, মানুষকে আনন্দ দান করি, সুতরাং যদি মানে জান্নাত পেতে হয় তো আমাদের মতো লোকই পাবে। তোমরা কি করছো, তোমরা মানুষের কি করেছো, তার মানে যদি জান্নাত থাকে তাহলে আমরা জান্নাত পাওয়ার অধিকারী, তোমরা নও, কারণ আমরাই হচ্ছি মানুষের প্রকৃত উপকারী। যেমন ওই যে শুনেছিলেন না, তারা তো দাবি করেছে যে আমরাই হচ্ছে আল্লাহর বেটা, আমরাই হচ্ছে আল্লাহ ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র, আমরাই বেহেস্তে যাব। কিন্তু তারা ধারণা করে এটাই, এইভাবে বহু মানুষ তারা দাবি করে জান্নাত গেলে আমরাই যাব। যারা অভিনেতা অভিনেত্রী তারা মনে করে, তাদের সারা বিশ্বে প্রচুর নাম আছে, তারা মনে করে কি আমরা মানুষের প্রচুর উপকার করেছি, মানুষকে আনন্দ দান করেছি, আর মানুষকে আনন্দ দান করা সত্যপক্ষেই, মানুষকে আনন্দ দান করা সত্যপক্ষেই স্বভাবের কাজ। কিন্তু কোন আনন্দ দান করা, বৈধ আনন্দ দান করা, যেটা ইসলামে বৈধ, যেটা অবৈধ আনন্দ, সে অবৈধ আনন্দ দিয়ে মানুষকে খুশ করলে, আনন্দিত করলে তাতে তো পাপই হবে। কিন্তু তারা মনে করে কি যে আমরা সারা বিশ্বকে, যেমন একজন মুসলমান অভিনেতা মারা গেল, তখন দোয়া দিয়ে পত্রিকায় লিখলো আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, পৃথিবীর বহু মানুষকে সে বা তিনি খুশ করে গেছেন, এই শ্রেণীর দোয়া তাদেরকে দেওয়া থাকে, দেওয়া হয়। আসলে আসলে কিন্তু তাদের ভিতরেই এমন সন্দেহ আছে যে সন্দেহের ফলে তারা কুফরিতে মানে পড়ে আছে। অতএব বোঝা গেল কি, যে সন্দেহজনিত কুফর হলো তৃতীয় শ্রেণীর কুফরি, যাতে সন্দেহ থাকে নাকি হয়তো বা, হ্যাঁ হতে পারে, মেবি হতে পারে, হ্যাঁ এরকম, হ্যাঁ বলে থাকে, শুনেছি, হতে পারে, আরে অসম্ভব কি আছে, হতে পারে, এই ধরনের সন্দেহ, সন্দেহের মধ্যে থাকলে পরে, সন্দেহে দোদুল্যমান যদি কেউ থাকে তাহলে পরে সে মুসলমান বা তার বুকে প্রকৃতপক্ষে ইমান আসবে না, তার ভিতরে কুফরি থাকবে। সুতরাং তিন নম্বর কুফরি কি হলো, সন্দেহজনিত কুফরি। চার নম্বর কুফরি হলো বিমুখতা, বিমুখতা ও উপেক্ষাজনিত কুফরি। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা কাফারু আম্মা উনযিরু মুরিদুন, যারা কুফরি করেছে যে বিষয় তাদেরকে সতর্ক করা হয়েছে তারা মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে, দেখো তোমাদের উপরে আযাব আসবে, আরে দেখা যাবে, আল্লাহ কারিম, কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, বিমুখতা প্রকাশ করে। তারপরে ওই যে আল্লাহ তাআলা বলছেন মানে আরাদান যিকরি ফাইনালাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আম, আল্লাহ শাস্তি দিয়ে রেখেছেন যে তাদের সংকীর্ণতাময় জীবন হবে, আর যখন কেয়ামতে উঠবে তখন কানা হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে। কানা হয়ে অন্ধ হয়ে কেন উঠবে, যেহেতু সে দুনিয়াতে চোখ ছিল, তার সঙ্গে দেখতে পেত না, দেখতো না, ভালো জিনিস দেখতো না, কিন্তু তাকে কানা করা হবে। এর মধ্যে কুফরি রয়েছে, এরাদের কুফরি। ওমান আর ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহর আয়াত দিয়ে তাকে উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও সে মুখ ফিরিয়ে নিচ্ছে, উপদেশ দেওয়া সত্ত্বেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আর আল্লাহ তাআলা বলছেন আমি এই ধরনের অপরাধীদের কাছ থেকে বদলা নেব, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় কেন, কান নাহুম হামুরুম মুস্তানফিরা, যেন তারা চকা গাধা, চকা মানে ওই যে গরু চোখে যায় গাধা চোখে যায় ছুটে না খুব, সে চোখে যাওয়া গাধা, যেন উপদেশ যখন শোনানো হচ্ছে তারা ওইভাবে পালিয়ে যাচ্ছে যেন তারা চোখে যাওয়া গাধা, চমৎকৃত হওয়া গাধা। আল্লাহ তাআলা এটা কোরআনে বলেছেন। সুতরাং যারাই মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরানোর ব্যাপারে উপদেশ মুখ বলছি জলসা একটা উপদেশ দেওয়া হলো, নসিহত করা হলো, জলসা শোনানো হলো, কোরআনের আয়াত দিয়ে তাকে উপদেশ দেওয়া হলো, অথচ সে মুখ ফিরিয়ে নিচ্ছে, মোটেই সে গ্রহণ করছে না, অগ্রাহ্য করছে, প্রত্যাখ্যান করছে, এই হলো চতুর্থ শ্রেণীর কুফর, বিমুখতা প্রকাশ করা। পাঁচ নম্বর কুফরি হলো মোনাফিকের কুফরি। মোনাফিকি মোনাফিকি হচ্ছে খুবই কঠিন গুণার কাজ, মানে পাঁচ নম্বর কুফরি বলা হয়েছে, কিন্তু মোনাফিকিও এক নম্বর কুফরি। যে কুফরি বা যে কাফের, যে কুফরির ফলে হওয়া কাফের জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অবশ্য মহা মুনাফিকেও বিভিন্ন ভেদ প্রকারভেদ আছে, সেটা অন্য স্তরে আলোচনা করা হয়েছে। পাঁচ নম্বর কুফরি হলো মুনাফিক, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ঈমান আনার পর কাফের হয়ে গেছে, তার মানে মনের ভিতরে কুফরি আছে আর মুখে কেবল ঈমান। এই শ্রেণীর বহু মুসলমান আমাদের সমাজে বাস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি থাকতে পারে, যখন কোরআন অবতীর্ণ হয় তাদের মনের কথা বলে দিচ্ছে, তখন যদি থাকতে পারে, তো এখন মুনাফিক থাকবে না? থাকবে না, অবশ্যই এখন বেশি থাকবে। আর এই শ্রেণীর মুনাফিক আমাদের